الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة فيا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما رب العالمين দরবারে শুকরিয়া জানাই যে আল্লাহ রাব্বুল আলামিন আজকে 1435 হিজরির মুহররম মাসের তৃতীয় তারিখ বৃহস্পতিবার দিবাগত রাতে ওনায়েজা ইসলামিক সেন্টার মিলনায়তনে এই প্রাঙ্গণে দিনই দরস পেশ করার আর শোনার জন্য এখানে যে রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিয়েছেন এজন্য আমরা প্রথমেই রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জানিয়ে বলছি আলহামদুলিল্লাহ। এক বৎসর চলে গেছে, আরেক বৎসর শুরু হয়েছে। এক বৎসর গেল কিরকম, এক হজ যায় আরেক হজ আসে, এবারে আবার চলে গেল আরেক হজ। হজ যাওয়ার পরেই মুহররম মাস চলে এলো, সময় যাচ্ছে, যে সময় যাচ্ছে ওই সময় আর ফিরে আসবে না। বৎসরে 12টি মাস, এই 12 মাসের মধ্যে 4 মাস হচ্ছে হারাম। আল্লাহ বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুল হুরুম। আল্লাহর কাছে 12 মাসের গণনা হচ্ছে, মাসের গণনা কয়টা? 12 মাস, অর্থাৎ এক বছরে 12 মাস। এটা আল্লাহর কিতাবে আল্লাহ লিখে রেখেছেন, ফি কিতাবিল্লাহ। কখন থেকে? ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেদিন রব্বুল আলামিন সাত আকাশ সাত জমিন সৃষ্টি করেছেন ওই দিনই আল্লাহ লিখে রেখেছেন বছরে 12 মাস হবে। আর এই 12 মাসের মধ্যে 4টি মাস হচ্ছে হারাম, এগুলির মর্যাদা বেশি, এগুলোকে হারাম মাস বলে। কিছু কাজ রয়েছে অন্যান্য মাসে হালাল, কিন্তু এই মাসগুলিতে হারাম। অতএব বোঝা গেল এই মাসগুলির মর্যাদা রব্বুল আলামিনের দরবারে বেশি, এই মাসগুলিতে নেক কাজ করলে সওয়াব হবে বেশি, এই না এই মাসগুলিতে গুনাহ করলে গুনাহের মাত্রাও হবে বেশি। আর এই মাস কি? 4টি, যুলকাদা, যুলহিজ্জা, যুলকাদা, যুলহিজ্জা, মুহররম আর রজব। এই মাস হচ্ছে মুহররম। 4 মাস কি কি মাস? যুলকাদা, যুলহিজ্জা, মুহররম আর আরেকটা রজব। এই মুহররম মাসের মাধ্যমে বছরের শুরু হয়। যে মাস চলে গেল, বছর চলে গেল, ওই বছর আর ফিরে আসবে না আমাদের জন্য। যদি আমার বয়স হয় 60 বছর, চলে গেছে এক বছর, চলে গেছে আমার বয়স হয়ে গেছে 35, বয়স হয়ে গেছে 23-24, গোটা বয়স থেকে সময় কলে কমে গেল, বয়স হয়ে গেছে 50, বয়স হয়ে গেছে 55, যে সময় যাচ্ছে ওটা আর ফিরে আসছে না। আমাদের সকলকেই সেদিকে খেয়াল রাখা দরকার। তাই সময়ের গুরুত্ব দেয়া প্রত্যেক মুসলমানের উপর ফরজ। আমি সে বিষয়ে আরো ইনশাআল্লাহ আলোচনা হবে পরবর্তীতে ধারাবাহিকভাবে। আজকে মুহররম মাসে বিশেষভাবে করণীয় একটি কাজ আছে আমাদের মুসলমানদের জন্য, তা হচ্ছে আশুরার দিনের সিয়াম। এই আশুরার দিনের সিয়াম সম্পর্কিত কিছু বিধান আপনাদের সামনে পেশ করব সহি বুখারি এবং সহি মুসলিমের আহাদিস থেকে ইনশাআল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন সহি মুসলিমের রিওয়ায়ত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফযালুস সিয়ামি সিয়ামু শাহরিল্লাহিল মুহাররম, সর্বোত্তম সিয়াম হচ্ছে রোজা, আল্লাহর মাস মুহররম মাসের, মুহররম মাসের রোজা বা সিয়াম। অর্থাৎ রমজানের পরে সর্বোত্তম সিয়াম আর সর্বোত্তম রোজা মুহররম মাসের রোজা। বুঝা গেল মুহররম মাসের সারা মাসে আপনি রোজা রাখতে পারেন, যদি রাখতে পারেন, যদি রোজা রাখা সিয়াম রাখা আপনার জন্য সম্ভব হয় তাহলে সারা মাসই রোজা রাখা যায়। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রমজানের পরে সর্বোত্তম রোজা হচ্ছে মুহররম মাসের রোজা। তাহলে মাস বলতে গোটা মাস, এক থেকে 29-32 পর্যন্ত। আর এই হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আফযালুস সালাতি বাদাল ফরিযাতি সালাতুল লাইল, ফরজ সালাতের পরে সর্বোত্তম সালাত হচ্ছে রাতের সালাত, অর্থাৎ তাহাজ্জুদের সালাত বা নিয়মতান্ত্রিক আপনি যে সালাত আগে পিছে করতে পারেন ওইটা হচ্ছে সালাতুল লাইল, রাত্রিকালীন সালাত। আমরা তো সারা রাত ঘুমাই, ফরজ সালাতই অনেক মুসলমান পড়ে না, তো তাহাজ্জুদের সালাত কি পড়বে? নৌম আর নৌম। কিন্তু এই হাদিসটি মুসলিম শরীফের হাদিস, সহিহ মুসলিম। সর্বোত্তম সালাত ফরজ সালাতের পরে রাত্রিকালীন সালাত, রাত্রির সালাত, তাহাজ্জুদের সালাত বা নিয়মতান্ত্রিক কম বেশি করতে পারে, এটা আরেক দলিল রয়েছে তার। আর আরেকটা কোনটা? সর্বোত্তম সিয়াম ফরজ সিয়ামের পরে, রমজান মাসের সিয়ামের পরে মুহররম মাসের সিয়াম। এই জন্য দেখবেন ভালো লোক যারা মুহররম মাস আসলে বিশেষ করে আশুরার সিয়ামটা রাখে, রাখার চেষ্টা করে। সৌদিতে প্রায় সব জায়গায় কম বেশ সব সেন্টারগুলিতে ইফতারের ব্যবস্থা করা হয়। আরাফার দিন আসলে আরাফার সিয়ামের, সিয়াম আদায়কারীদের জন্য ইফতারের ব্যবস্থা করা হয় সব জায়গায়, শুধু সৌদিতে কেন, পৃথিবীর বিভিন্ন জায়গায় আলহামদুলিল্লাহ। এত সত্য অনেক মুসলমান তার গুরুত্ব বুঝে না। তাই আমরা দেখি আশুরার সিয়ামের গুরুত্ব সম্পর্কে আলোচনা করি সহিহ বুখারী থেকে। আর আশুরার সিয়াম আসলে কোত্থেকে, তার কারণ এই বুখারীর আহাদিস থেকে আমরা পেয়ে যাব। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন আশুরার সিয়ামের গুরুত্ব, كان يوم عاشوراء تصومه قريش في الجاهلية, اسلام পূর্বে বর্বর যুগে কুরাইশের লোকজন আশুরার দিন সিয়াম পালন করত। জাহিল যুগ, জাহেল কোরাইশের লোকজন আশুরার দিন সিয়াম পালন করত। ওই মুশরিকরাও সিয়াম পালন করত আশুরার দিন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহিলি যুগে বলছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমুহু ফিল জাহিলিয়া। জাহিলি যুগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এদিন সিয়াম পালন করতেন। فلما قدم المدينه صامه وامر بصيامه। যখন আসলেন মদিনায় তখন এই দিন সিয়াম পালন করলেন আর লোকজনকে এদিন সিয়াম পালন করার নির্দেশ দিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বুঝা গেল রমজান মাসের সিয়াম ফরজ হওয়ার আগে এটা ফরজ ছিল, এদিন সিয়াম পালন করা ফরজ ছিল। তাই সামনে বলছেন আরো স্পষ্ট হাদিস, فلما فرض رمضان ترك يوم عاشوراء فمن شاء صامه ومن شاء تركه। যখন রমজান মাসের সিয়াম ফরজ হলো তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশুরার দিন ছেড়ে দিলেন তার ব্যাখ্যা সামনে। তারপরে যারা চায় তারা রোজা রাখলো আর যারা চায় রোজা রাখলো না। মানে রমজান মাসের সিয়াম ফরজ হওয়ার পূর্বে এটা ফরজ ছিল, যখন রমজান মাসের সিয়াম ফরজ হয়ে গেছে এবারে মানুষের ইচ্ছাধীন করে দেয়া হয়েছে, তোমরা রোজা রাখলো রাখো বা না রাখো কোনো বাধা নেই, কিন্তু তার মর্যাদা রয়ে গেছে। মর্যাদা কি? সহি মুসলিমে এসেছে আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম বলেছেন, আবু কাতাদা কর্তৃক বর্ণিত রিওয়ায়াত, ওয়াসুইলা আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সিয়ামি ইয়াউমি আশুরা ফাকালা ইউকাফিরু সানাতাল মাদিয়া। আশুরার দিনের সিয়াম সম্পর্কে প্রশ্ন করা হলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই সিয়ামের মাধ্যমে রব্বুল আলামিন গত এক বছরের গুনাহ মাফ করে দেন। কিন্তু এক্ষেত্রে উম্মতের প্রায় ইজমা যে সগীরা গুনাহ কবিরা নয়। ইমাম আহমদ বিন হালিম, আহমদ বিন আব্দুল হালিম রহমতুল্লাহ আলাইহি, তিনি এরকম বলেছেন। অন্যান্য উলামা ইকরাম এরকম বলেছেন যে এই জায়গায় গুনাহ মাফ হবে মানে সগীরা গুনাহ। ফরজ সালাতের গুরুত্ব বেশি, পাঁচ ওয়াক্ত ফরজ সালাতের গুরুত্ব বেশি। পাঁচ ওয়াক্ত সালাত পড়লে মানুষ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন তাদের গুনাহ মাফ হয়ে যায় যদি কবিরা গুনাহ না থাকে। কবিরা গুনাহ না করলে তার মানে কি? সগীরা গুনাহ মাফ হয়ে যায় ফরজ সালাত যদি মানুষ নিয়মিত আদায় করে, কিন্তু কবিরা মাফ হবে না। যদি ফরজ সালাতের কারণে কবিরা গুনাহ মাফ না হয় তাহলে নফল সিয়ামের কারণে তো অবশ্যই সগীরা গুনাহ মাফ হবে, কবিরা হবে না। এটাই বেশি স্পষ্ট। আশুরার সিয়াম এর ফজিলত আপনারা শুনলেন, এই সিয়াম রাখলে পিছনে এক বছরের গুনাহ মাফ হয় আলহামদুলিল্লাহ। তো আমরা মুসলমান আমরা কেন ছাড়ব? ইবাদা, মর্যাদা ছিল ইবাদা, সিয়াম নফল সিয়াম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদলুস সিয়াম সিয়াম দাউদ, কানা ইয়াসুমু ইয়াওমান ওয়া ইফতিরু ইয়াওমান। সর্বোত্তম সিয়াম হচ্ছে দাউদের সিয়াম, দাউদ আলাইহিস সালাম এক নবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুলাইমান আলাইহিস সালামের পিতা আব্বা দাউদ আলাইহিস সালাম, তার অনেক মর্যাদা কোরআনে কারিমে উল্লেখ হয়েছে আর তার উপর নাজিল হয়েছে ওয়ালাকাদ আতিনা দাউদ যাবুরান, যাবুর তাহলে তিনি নবী এবং রসুল কে? দাউদ আলাইহিস সালাম। আবার তাকে আল্লাহ অনেক মর্যাদা দিয়েছেন, তিনি রাষ্ট্রপ্রধানও ছিলেন, বাদশাহও ছিলেন, প্রধান সেনাপতিও ছিলেন, সিংহ মানব ছিলেন দাউদ আলাইহিস সালাম। ওয়া আলান্না লাহুল হাদীদ, আমি তার জন্য লোহাকে নরম করে দিয়েছি, লোহা, লোহা তার হাতে এরকম মেশিন লাগে না, আর এরকম বাড়ি দিতে হয় না, অটোমেটিকলি ওইটা ঘুরে যায় যেরকম তিনি বলবেন এরকম। সুবহানাল্লাহ, এই হলেন দাউদ আলাইহিসসালাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সর্বোত্তম সিয়াম হচ্ছে দাউদের সিয়াম, দাউদ আলাইহিসসালামের সিয়াম। তিনি একদিন সিয়াম পালন করতেন আর একদিন ছাড়তেন, কিন্তু আমরা কে এরকম করি? আমাদের কাজকর্ম আমরা তো সেরকম শক্তিশালীও না, আমরা দুর্বল। আল্লাহ করিম, আল্লাহ আমাদেরকে ইনশাল্লাহ সওয়াব দেবে ইনশাল্লাহ, কিন্তু এটা হচ্ছে উত্তম। তাই যেহেতু সবসময় যেহেতু নিয়মতান্ত্রিক এরকম রাখতে পারবো না, তাই সিয়াম রাখার বিভিন্ন বিধান আমাদের সামনে পেশ হয়েছে নফল। যেমন আশুরার দিন সিয়াম পালন করো তাহলে পিছনে এক বছরের গুনাহ মাফ হয়ে যাবে, সুবহানাল্লাহ। আরাফার দিন সিয়াম পালন করো, সগীরা গুনাহ মাফ হয়ে যাবে আগের পিছনের এক বছরে দু বছর, সুবহানাল্লাহ। প্রতি মাসে তিন দিন সিয়াম পালন করার করো তাহলে সারা বছর তুমি সিয়াম পালনের সওয়াব পেয়ে যাবে। এমনি ভাবে রমজান মাসের পরে তুমি শাওয়াল মাসে ছয় দিন সিয়াম পালন করো তাহলে রব্বুল আলামিন সারা বছর সিয়াম পালন করার সওয়াব দান করবেন। তুমি আল্লাহ তোমাকে তৌফিক দিয়েছে বৃহস্পতিবার সোমবার তুমি সিয়াম পালন করো, কারণ এই সময় তোমার আমল সোমবারে আর বৃহস্পতিবারে তোমার আমল আল্লাহর দরবারে পৌঁছানো হয়। তো তুমি রোজা অবস্থায় থাকো আর তোমার এই অবস্থায় রোজার অবস্থায় যেন তোমার আমল আল্লাহর দরবারে গিয়ে পৌঁছে, সুবহানাল্লাহ। দেখলেন, কিন্তু আমরা তো শুধু ইয়া ফুলুসি করছি। আল্লাহর পথে আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য আমরা সময় কাটাচ্ছি না, কাটাতে চায় না। অনেকে আছে ঠেকায় পড়ে না, আগ্রহ এবং উৎসাহ উদ্দীপনার সাথে ইবাদত পালন করা উচিত মুসলমানদের জন্য। মুআবিয়া বিন আবি সুফিয়ান রাদিয়াল্লাহু আনহুমা থেকে আরেকটি রিওয়ায়াত, তিনি যে বছর তিনি হজ সম্পাদন করলেন সেদিন মিম্বরে দাঁড়িয়ে, বা সে বছর মিম্বরে দাঁড়িয়ে, হ্যাঁ আশুরার দিন মিম্বরে দাঁড়িয়ে আশুরার দিন তিনি বলেছেন, ইয়া আহলাল মদিনা আইনা উলামাউকুম সামিউতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল هذا يوم عاشوراء ولم يكتب الله عليكم صيامه وانا صائم فمن شاء فليصم ومن شاء فليفطر হে মদিনাবাসীগণ, আপনাদের আলেম রাজ কোথায় গেল? اين علماءكم ঠিক আছে না, তোমাদের আলেমরা, where is your scholars, অথবা where are your scholars, তোমাদের বড় বড় বিদ্বানরা গেল কোথায়? শুনো, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, হাযা ইয়াউম আশুরা, এই হচ্ছে আশুরার দিন, আল্লাহ তোমাদের উপর এই দিন সিয়াম পালন করা ফরজ করেননি, আলহামদুলিল্লাহ। কিন্তু আগে কি বলা হয়েছে, আগের হাদিস আপনারা শুনেছেন, পূর্বে কি ছিল? ফরজ। পরে এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছাধীন করে দিয়েছেন, বলছেন আল্লাহ তোমাদের উপর এদিন সিয়াম ফরজ করেননি, এদিনের সিয়াম ফরজ করেন। ওয়া আনা সাইম, আমি সিয়াম পালন করছি, অতএব যে চায় সে সিয়াম পালন করুক আর যে চায় সিয়াম ভঙ্গ করুক। তাহলে যে আমল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করেছেন এটা উত্তম হলো কিনা? তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখেছেন, আবার তার ফজিলত বর্ণনা করেছেন, এদিন এদিন সিয়াম পালন করলে পিছনের এক বছরের গুনাহ মাফ হয়ে যায়। অতএব আমাদের সকলেরই উচিত, এখন ঠান্ডা কাল মাশাআল্লাহ, হ্যাঁ ইচ্ছে হলে সবাই পারবে রাখতে, পারবেন কিনা বলবেন না, কাজের চাপ বেশি, কিসের কাজ? রমজান মাস যে গেল এই বছর, বেশ কয়েক বছর হয়তো 30-35 বছরের মধ্যে এই যে গত বছর গেল এত লম্বা দিনের রোজা, এত ছোট্ট যেসব মুসলমান ওরা এই দিনগুলিতে সিয়াম পালন করেছে, সৌদিতেও পালন করেছে, বাংলাদেশে পালন করেছে, ইন্ডিয়ায় পালন করেছে, পাকিস্তান পালন করেছে, পৃথিবীর বিভিন্ন জায়গায় কোটি কোটি মুসলমান সিয়াম পালন করেছেন, বলি আলহামদুলিল্লাহ। আর যারা নড়ে বড়ে দুর্বল অথবা মুনাফিক পর্যায়ের অথবা নাস্তিকদের সাথে সম্পর্ক অথবা কাফিরদের সাথে সম্পর্ক বিভিন্ন বাহানা করে তারা রোজা রাখে না। কয়েক কথা আমি বলেছি, দুর্বল দুর্বল মুসলমান আমরা নিজে সচক্ষে দেখেছি, 60-70 বছরের বুড়ো মাঠে খাম করছে, মাঠে কাজ করছে, কিন্তু সিয়াম ভঙ্গ করেন, আপনারা দেখেছেন কিনা? সত্য বললাম না মিথ্যা? আজ যুবক বয়স 25-26-35-35 হালকা বাহানা করে রোজা ভঙ্গ করে দেয়, কিরকম মুসলমান আমরা? তাহলে এই যে আমি বললাম, এটা কি অত্যুক্তি হয়েছে? দুর্বল মুসলমান হতে পারে, অত্যুক্তি হলো। আর আরেকটা কোনটা? কাফিরদের সাথে সম্পর্ক, এত কষ্ট করা লাগে না, দিয়ে রাখলেই হয়। হ্যাঁ, আবার নাস্তিকদের সাথে সম্পর্ক, আর না হয় মুনাফিক পর্যায়ের মুসলিম, ওরা রোজা ভঙ্গ করে। কিন্তু যারা সবল মুসলমান, মাশা আল্লাহ, আল্লাহ আকবার, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। কেন আমরা রোজা ভঙ্গ করব, কেন সিয়াম ভঙ্গ করব? এবারে এই দিন যে মানুষ সিয়াম পালন করে তার কারণটা কি? অনেকে বানিয়ে নিয়েছে, বিশেষ করে বেদাতি সম্প্রদায়, শিয়া সম্প্রদায়ের লোকজন, শিয়া সম্প্রদায় বেদাতি সম্প্রদায়, এই সম্প্রদায় জাহান্নামী সম্প্রদায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান মোতাবেক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মত 73 দলে বিভক্ত হবে, একদল জান্নাতে যাবে আর বাকিরা যাবে জাহান্নামে। যে দল জান্নাতে যাবে সে দল হচ্ছে ওই দল যারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে পথে রয়েছেন আর তার সাহাবাগণ যে পথে রয়েছেন, সে পথে যারা চলবে তারা হবে জান্নাতি আর বাকিরা হবে কি? জাহান্নামি। এবারে আপনারা জানেন, শিয়ারা, প্রসিদ্ধ শিয়া যারা, যদি কেউ ওখানে এরকম থাকে, যেমন কোন একটি সম্প্রদায় তাদেরকে নাকি ইসমাইল সম্প্রদায় বলা হয়, তারা সাহাবাদের সাথে তারা হিংসা পোষণ করে না, এরকম যদি থাকে কেউ, তাহলে কিন্তু ওরা ওই সম্প্রদায় থেকে ভিন্ন হয়ে গেল, ওরা আহলে সুন্নাত ওয়াল জামাতের কাতারে চলে এসছে। আমি বলি, সাধারণত শিয়ারা সাহাবায়ে কেরামকে ভালো পায় না, একদম শুরুতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে খারাপ পায়, ওমর ইবনে খাত্তাবকে খারাপ পায়, বরং তারা বলে আবু বকর আর উমর হচ্ছেন সনামা কুরাইশি, নাউযু বিল্লাহি মিন যালিক, কুরাইশের দুই বুত। তৃতীয় নম্বর উসমান, উসমান রাদিয়াল্লাহু আনহুকে খারাপ পায়। তাহলে প্রথম তিন নম্বর, তিনজন। আবার বলে আলীকে ভালো পায়, কিন্তু বাস্তবে তারা আলীকেও ভালো পায় না, রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহুকে ভালো পায় না। যদি আলী রাদিয়াল্লাহু আনহুকে ভালো পেত, তাহলে অবশ্যই তারা আবু বকরকে ভালো পেত, উমরকে ভালো পেত, উসমানকে ভালো পেত। অন্যদিকে এইসব শিয়ারা আলী রাদিয়াল্লাহু আনহুকে বলে মুশকিল কুশা, সমস্যার সমাধানকারী, তাদের হচ্ছে এই বিশ্বাস। আবার বলে আবু বকর উমর উসমান জবরদস্তি করে, পাওয়ার খরচ করে তারা খেলাফত ছিনিয়ে নিয়েছে, বাস্তবে খেলাফতের উপযোগ ছিলেন আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু আনহু। আমি বলি, তাদের আকিদা যদি হয় মুশকিল কুশা, তাহলে তাদের আকিদা মোতাবেক আলী রাদিয়াল্লাহু আনহু এই সমস্যার সমাধান করতে পারতেন, তিনি নিজেই প্রথম খলিফা হতে পারতেন, এতৎসত্ত্বেও তিনি খলিফা হননি। খলিফা কয় নম্বর হলেন? 4 নম্বর। তাহলে প্রথম নম্বর দুষ করেছেন তাদের কথা মোতাবেক কে বলেন তো? আলী রাদিয়াল্লাহু আনহু। এটা কি আমাদের আকিদা? আমাদের আকিদা আলী রাদিয়াল্লাহু আনহু নির্দোষ, যেভাবে আবু বকর সিদ্দিক নির্দোষ, যেভাবে ওমর ইবনে খাত্তাব নির্দোষ, যেভাবে উসমান বিন আফফান নির্দোষ, ওইভাবে আলী বিন আবি তালিব নির্দোষ, রাদিয়াল্লাহু আনহু আজমাইন। আমাদের আকিদা এই চারজন এই উম্মতের সেরা। প্রথম নম্বর হচ্ছেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু, দ্বিতীয় নম্বর হচ্ছেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আন, তৃতীয় নম্বর উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আন, চতুর্থ নম্বর আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু আনহু, যে দশজন সাহাবা একরাম রাদিয়াল্লাহু আনহুম কে সরাসরি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন, এই দশজনের মধ্যে অন্যতম হচ্ছেন প্রথম চারজন হলেন এই চারজন। এটা হচ্ছে আমাদের আকীদা, আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আপনাদের আকীদা তো এরা সবাই জান্নাতি। আর শিয়ারা প্রথম তিনজনকে, তিন খলিফাকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি তিন খলিফাকে অন্যরকম বানিয়ে দিচ্ছে। এর চেয়ে বড় শয়তানরা কি হতে পারে? কত বড় বিদাতি আর গুমরা এই তারা, এইসব শিয়ারা। শুধু কারবালার ঘটনাকে সামনে রেখে, কারবালার ঘটনা একটা আছে সামনে, ওই কারবালাকে সামনে রেখে তারা ওখানে যা কিছু করার, যত বেদাত যত কিছু করার পরে, অথচ কারবালার ঘটনার সাথে এর কোন সম্পর্ক নাই। এর সম্পর্ক কি দেখবেন? আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা قال قدم النبي صلى الله عليه وسلم المدينه فرأى اليهود تصوم يوم عاشوراء فقال ما هذا قالوا هذا يوم صالح هذا يوم نجى الله بني إسرائيل من عدوهم فصامه موسى قال فأنا أحق بموسى منكم فصامه وأمر بصيامه এই হাদিসে বর্ণনা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার সিয়াম কেন রাখলেন, কেন এই সিয়াম রাখার নির্দেশ দিলেন, এবং আশুরার সিয়ামের মূল কারণ কি বলছেন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যখন আসলেন, দেখলেন এদিনে ইহুদিরা সিয়াম রাখে, অর্থাৎ আশুরার দিন। তিনি জিজ্ঞেস করলেন এদিন কি, তারা বলছে হাযা ইয়াউমুন সালেহ, এটা একটা ভালো দিন, শুভ দিন, পুণ্যবান দিন, পুণ্যদিন। এদিন কি হয়েছে? হাযা ইয়াউমুন নাজ্জাল্লাহু বানী ইসরাঈলা মিন আদুউহিম ফাসামাহু মূসা, এই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানী ইসরাঈলকে তাদের শত্রু থেকে বাঁচিয়েছেন, তাদের শত্রু অর্থাৎ ফিরাউন আর তার দলবলের আক্রমণ থেকে রব্বুল আলামিন বানী ইসরাঈলকে রক্ষা করেছিলেন, বাঁচিয়েছেন, আর ফিরাউনকে ধ্বংস করে দিয়েছেন। সুবহানাল্লাহ, বুঝলেন? ফিরাউনের মতো শক্তি এখনো নাই কারো, বড়াই করলে কি হবে? তাই রব্বুল আলামিন মৌজুদ, সামনে আশুরার দিন মৌজুদ, এখনো এই মুহররম মাস, আমরা আল্লাহর কাছে এই মুহূর্তেও দোয়া করছি, আল্লাহ তুমি যেভাবে ফিরাউনি শক্তিকে ধ্বংস করেছিলে এই মাসে, ওই রকম তুমি এই মাসে বর্তমান জমানার যেসব জালিম ফিরাউনি শক্তি রয়েছে ইসলামের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে যারা লড়াই করছে, আল্লাহ ওইসব জালিমদেরকে তুমি ফিরাউনের মতো ধ্বংস করো, আল্লাহ তুমি ওইসব জালিমকে তুমি ফিরাউনের মতো ধ্বংস করো, আল্লাহ ওইসব জালিমদেরকে তুমি ফিরাউনের মতো ধ্বংস করো। শুধু এই সময় এখন বললেন আমিন, কিন্তু ঘরে গিয়ে বলবে না, এরকম হবে না, সেজদার অবস্থায় বলবেন, তাহাজ্জুদের নামাজের সময় বলবেন, সেজদায় বলবেন, দুই একজনের মাঝে সুযোগ পেয়েছেন দোয়া করছেন বলেন, তাহাজ্জুদের সময় বলেন, যখন সুযোগ পান একা একা বসে আছেন আল্লাহর কাছে চান, দেখবেন ইনশা আল্লাহ আল্লাহ মজলুমের ডাক শুনবে, মুসলমানের ডাক শুনবে, চাই মুসলমান মজলুম হোক বা না হোক ইনশা আল্লাহ শুনবে। হাযা ইয়াউমুন নাজ্জাল্লাহু বানী ইসরাঈলা মিন আদুউহিম ফাসামাহু মূসা, এই দিন হচ্ছে এমন দিন যেদিনে রব্বুল আলামিন বনী ইসরাঈলকে, বনী ইসরাঈল সম্প্রদায়কে অর্থাৎ মূসা আলাইহিস সালামের কৌমকে, মূসা ইসলামের সম্প্রদায়কে তাদের শত্রু ফিরাউন আর তার দলবল থেকে, তার সৈন্যবাহিনী থেকে রব্বুল আলামিন রক্ষা করেছেন। তারপরে ফাসামাহু মূসা, মূসা আলাইহিস সালাম এই দিনে সিয়াম পালন করলেন, আল্লাহর শুকরিয়া আদায় করছেন। সুবহানাল্লাহ, ফাসামাহু মূসা। ইহুদিরা বলে এই জন্য আমরা রোজা রাখি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আনা আহাক্কু বিমূসা মিনকুম, মূসার সাথে আমার হক বেশি তোমাদের থেকে, মূসার সাথে আল্লাহ রাসূলের হক বেশি, সত্য না মিথ্যা, তোমাদের থেকেও বেশি। তারপরে ফাসামাহু وأمر بصيامه তখন তিনি এই দিন সিয়াম পালন করলেন আর এই দিনে সিয়াম পালনের নির্দেশ দিলেন সমস্ত উম্মতকে। সুবহানাল্লাহ। তাহলে এই হচ্ছে আসল কারণ, আশুরার দিনে সিয়াম পালন করার কারণ হচ্ছে এটা। কারবালার ঘটনা ঘটনা এক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাওয়ার কত বছর পর হয়ে গেছে, ওইটা তারা নিয়ে এসছে, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আশুরার দিনের সিয়ামের সম্পর্ক ওর সাথে, কার সাথে? হ্যাঁ, মূসা আলাইহিস সালামের সম্প্রদায় বনু ইসরাইলের সাথে। আল্লাহ তাদেরকে হেফাজত করেছেন আর ফিরাউনকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন, এজন্য সরাসরি মূসা আলাইহিস সালাম ঈদ সিয়াম পালন করেছেন। কারবালাটা গুলা কোথায় আলো? কই বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুনো, কারবালার ঘটনা হবে আমার নানা জান, আমার নাতি সেদিন মারা যাবে, আর তোমরা পরবর্তীতে ওইদিন কি করবে? সিয়াম পালন করবে। বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইটা বন্ডরা হাদা বেদাতিরা কোত্থেকে নিয়ে আসছে। আর ওই কথাই বাংলাদেশও অনেক বেদাতি শিয়ারা তো বলেই, অনেক বেদাতিরও এই ঘটনা এই ঘটনাকে তুলে ধরে, আর আসল ঘটনাকে তারা তুলে ধরে না, শুধু কারবালা আর কারবালা, কারবালা আর কারবালা। সবাই বলি নাউযুবিল্লাহ। তাই কারবালাকে উপলক্ষ করে এদিন সিয়াম পালন করা জায়েজ না, ইয়াদ রাখবেন, যেভাবে এসছে হাদিস ওইভাবে। আর কারবালাকে সামনে রেখে অন্যদিকে কারবালার ঘটনা, কারবালার এই ঘটনা কতটুকু সঠিক কতটুকু অঠিক সেটা আরেক ব্যাপার, কথা বুঝছেন? সে সম্পর্কে আমি এখন আলোচনা করব না, কিন্তু বেশিরভাগ এই কারবালাকে সামনে রেখে যারা ঘটনা উল্লেখ করেছে, যারা ইতিহাস পেশ করেছে, হ্যাঁ, বেশিরভাগ মিথ্যা। বেশিরভাগ কি মিথ্যা? আর ওইসব মিথ্যা কিচ্ছা কাহিনী ওইসব বন্ডরা সুফিরা বলে, বন্ডরা সুফিরা ওগুলোই বলে বলে বেড়ায়, আর নানা যান নানা যান বলতে থাকে, বা আরো কিছু আছে যা কিছু বলার বলে আর কি। হ্যাঁ, হাসান হুসেন, এখনো পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন জায়গায় শিয়া তো আছে কিছু লোক ওখানে ঢাকা এবং বিভিন্ন জায়গায় আছে বাংলাদেশের, কিন্তু সুন্নিরা, নাম হচ্ছে সুন্নি কিন্তু কাজ করে সরাসরি শিয়াদের, হাসান হুসেন হাসান হুসেন এরকম করতে থাকে আর বিলাপ করতে থাকে গাল থাপড়া, হ্যাঁ, মাথা মুন্ডন করে, আরেকটা হ্যাঁ কাপড় ছিঁড়ে শরীরে এরকম আঘাত করে, আমি নিজে দেখেছি নাউযুবিল্লাহ মিন যালিক, এরকম নিয়ে নিয়ে এরকম এরকম করে। আবার আমি ইউটিউবে দেখলাম সেদিন বড় ছুরি নিয়েছে হাতে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, বড় ছুরি হাতে নিয়ে এরকম করে শরীরটা, তার শরীরের চামড়া দ্বিখণ্ডিত হয়ে গেছে, পরে তাকে নিয়ে তারা হসপিটাল নিয়ে গেছে। এটা সে তো হয়তো মনে করে এটা কারবালার জন্য হুসাইনের জন্য শহীদ হয়ে গেছি, হ্যাঁ, এখানে শাহাদত লাভ করেছি। ভণ্ড নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ليس منا من لطم الخدود وشق الجيوب ودعا بدعوى الجاهليه وامر امته انتر যে গাল চাপড়ায় কি না কুঞ্জুমে করে, যখন বেতা পায় সুখা হত হয় এরকম করে, তো এইসব জিয়ারা এইসব বন্ড জুবিরা তারা এরকম সুখা হত হয় ওই আশুরার দিনে এরকম করে, তা জায়েজ হারাম? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এরা আমার উম্মতের অন্তর্ভুক্ত না, এরা বেদাতি সম্প্রদায় ও আমার উম্মত না। আর আরেকটা মুন্দা ওশাক্কাল জু, জু বলে জেব বলে, এটা বুকের উন্মুক্ত অংশ ছিঁড়ে ফেলে, ওই কারবালার ঘটনাকে সামনে রেখে। আর একটা ওয়া দাআ বিদা ওয়াল জাহিলিয়া, জাহিলিয়াতের বকাবকি মানে উঁচু শব্দে বিলাপ করে, হ্যাঁ হুঁ হ্যাঁ হুঁ হ্যাঁ দেখুন, এটা জাহিলিয়াতের কাজ। মানুষ যদি মারা যায় আপনি হাই হুই করবেন না, কান্না আসবে স্বাভাবিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে দিচ্ছেন, কান্না আছে চোখ দিয়ে, মুখ দিয়ে কান্না আসে না, ওইটাকে বলা হয় বিলাপ, বিলাপ জায়েজ। এমনি ভাবে কারবালার ঘটনাকে সামনে রেখে লোকজন আরো অনেক কিছু করে, বাংলাদেশে প্রচলিত আছে। অনেকে মনে করে আশুরার দিনে যদি ভালো করে খাবার টাবার খেতে পারে তাহলে সারা বছর নাকি ভালো অবস্থায় চলে। আর হাদিস নিয়েছে, এটা নিজের পক্ষ থেকে বানিয়ে নিয়েছে, মৌজু জাল হাদিস, যদি আশুরার দিন, তারা বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, আশুরার দিন ভালো করে প্রশস্ততার সাথে চলো, তাহলে সারা বছর তুমি এরকম প্রশস্ততার সাথে চলবে। কিন্তু আমরা বাস্তবে দেখি যারা এরকম করে ওরা সারা বছরই ওই গরিবী অবস্থায় যায়। আর যাদের বিশ্বাস থাকে আল্লাহ জাতির উপর, রব্বুল আলামিন তাদেরকে তার নিজ করুণায় ওই রকম প্রশস্ততার সাথেই সারা সারা বছর তাদেরকে যাপন করার তৌফিক দান করেন। তাহলে আমরা কেন বেদাতি হব? আমাদের বিশ্বাস রব্বুল আলামিনের উপর, রিজিক দাতাকে। ওয়া মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলা আল্লাহি রিযকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। পৃথিবীতে যেসব প্রাণী বিচরণ করছে, যাই বিচরণ করে, চলাফেরা করে, সব প্রাণী একদম ছোট একটা পিঁপড়া হোক বা আরো কিছু হোক, আর বড় কিছু হোক, হাতি হোক, ঘোড়া হোক, মানুষ হোক, জিন হোক, যা কিছু আছে সবকিছুর রিজিকের দায়িত্ব রব্বুল আলামিনের উপর। তুমি রিজিক দিবে? তোমার বাবা রিজিক দিবে? হুসাইন রিজিক দিবে? হাসান রিজিক দিবে? আব্দুল কাদের জিলানী রিজিক দিবে? আলী বিন আবি তালিব রিজিক দিবেন? কেউ রিজিক দিবেন না, রিজিক দিবেন একমাত্র আল্লাহ। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলা আল্লাহ ইল্লা আলা আল্লাহি রিযকুহা। আল্লাহ বলে আমার উপর তাদের রিজিকের দায়িত্ব, রিজিক দেয়া ফরজ আলা আল্লাহ। আরবি শব্দ আলা বলে ইলজামি, আমার দায়িত্ব রিজিক দেয়া। তাহলে যারা রিজিক চায় বাবার কাছে, আল্লাহর কথা ওরা মানলো, তারা বলে না বাবা দিবে, বাচ্চা হয় না, গেল বাবার কাছে বলছে বাচ্চা দিবে বাবা, তার কি বিষয় আছে আল্লাহর উপর? আবার বলে হ্যাঁ দা হুসেন রদি আল্লাহ পানি পাননি, তাই না? তারা বলে তাই, আমরা এই দিনে পানি নিজে খাই, অন্যকে খাওয়াই, জুস বুস খাওয়ায়, শরবত বানায়, বিভিন্ন জায়গায় বসে বসে ওই রকম ওই দিন তারা এরকম শরবত বিতরণ করে, করে কিনা বাংলাদেশে? যদি বাংলাদেশে না হয় ইন্ডিয়া বেশি, কারণ ইন্ডিয়ায় শিয়াদের তৎপরতা বেশি, নাউজ বিল্লাহ। চট্টগ্রামের ওই সরাসরি শিয়া না, ওইটা হচ্ছে শিয়ার চাচাতো ভাই, নামদারি হচ্ছে কি সুন্নি, কিন্তু বাস্তবে হচ্ছে জিয়া। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কই এই দিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিয়াম পালন করেছেন, আর তারা বলে আমরা সিয়াম পালন করব না, আমরা সেদিন মিষ্টি খাব, আমরা সেদিন শরবত খাব, আমরা সেদিন জুস খাব, আমরা সেদিন আনন্দ উপভোগ করব। কিসের সেদিন সুখ? তারা কিসের সুখ পালন করছে? সুখ না, বরং শরবত খাচ্ছে, সুখ না জিলেবি খাচ্ছে, সুখ না মিষ্টি খাচ্ছে, সুখ না আখনি খাচ্ছে, সুখ না বিরিয়ানি খাচ্ছে। এটা আরেক ভণ্ডের উপর ভণ্ড, নাউজুবিল্লাহ। দাবি করে একটা আর বাস্তবতা আরেকটা। আমরা যেন এরকম না হয়, যা দাবি করব সে অনুযায়ী আমল করব ইনশাআল্লাহ। বলছি নবীর সুন্নতের উপর আমল করব, সব জায়গায় সুন্নতের উপর আমল করব, সৌদিতে আছি সুন্নতের উপর আমল করব, বাংলায় যাই সুন্নতের উপর আমল করব, চট্টগ্রাম যাই সুন্নতের উপর আমল করব, সিলেট যাই সুন্নতের উপর আমল করব, কলকাতা যাই সুন্নতের উপর আমল করব, সারা বিশ্বে যে যে স্থানে যাই সেখানেই বলেছি নবীর সুন্নতের উপর আমল করব, সেখানেও সুন্নতের উপর আমল করব ইনশাআল্লাহ। এরকম যদি হয় তাহলে বোঝা গেল আপনার দাবি ঠিক আছে। আর না এসব মন্ড বলছে আমরা হচ্ছি সুন্নি, আমরা নবীর সুন্নতের উপর আমল করি তাই আমরা হচ্ছি সুন্নি, কিন্তু বাস্তবে সুন্নি? আবার অনেকটা কি বলে বলে কিছু জানে না, বলে সুন্নি অর্থ হচ্ছে আমরা হলাম সুন্নি সুন্নি মুসলমান, তো তাই আমাদের নাম হচ্ছে সুন্নি। এটা আবার একটা কুত্তি গেছে শুরু হয়ে গেছে, জাহিল। অনেকে তাই বলে না, বলে আমরা সুন্নি সুন্নি মুসলমান, সবকিছু দেখিনি তাই আমরা হচ্ছি সুন্নি সুন্নি মুসলমান, এই হিসাবে সুন্নি। অথচ কেউ এরকম বলে না, এটা জাহিল। সুন্নি কাকে বলে? সুন্নি হচ্ছে সে যে নবীর সুন্নতের উপর আমল করে, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় চলে, যে আল্লাহ আল্লাহর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সুন্নতের উপর যে চলে সে হচ্ছে সুন্নি। এবারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন খবরদার, সুখ পালনের উদ্দেশ্যে তোমরা মাথা নেড়া করবে না, খবরদার সুখ পালনের উদ্দেশ্যে তোমরা চিৎকার করে কান্না করবে না, সুখ পালনের উদ্দেশ্যে খবরদার তোমরা এরকম করবে না, কাপড় ছিঁড়বে না, গাল ছাপড়াবে না, এগুলো জায়েজ না। যে এরকম করে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত। সৈয়াল জামি সহিদ বের করে দেখুন হাদিসটি সহি, শেখ নাসিরুদ্দিন আলবাই রহমতুল্লাহ আলাইহি সহি বলেছেন। আল্লাহ আমাদেরকে হিদায়াত দান করুন। এই আমরা জানতে পারলাম সিয়াম পালন করব তার কারণটা কি, বুঝতে পেরেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহি মুসলিমের আরেকটি রওয়ায়াত, মারা যাবার পূর্বে সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, هذا يوم يعظمه اليهود, এই দিনে ইহুদিরা এই দিনের প্রতি সম্মান প্রদর্শন করে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিটি কাজে ইহুদদের বিরুদ্ধে করার চেষ্টা করতেন, এটাই সুন্নাহ। খালিফুল ইহুদ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইহুদদের বিরুদ্ধে করো, তোমরা জুতা পায়ে রেখে সালাত পড়ো আর ইহুদদের বিরুদ্ধে করো। সাল্লু আলা নিআলিকুম আও ফি নিআলিকুম ওয়া খালিফুল ইহুদ, সব জায়গায় ইহুদদের বিরুদ্ধে নির্দেশ এসেছে। কিয়ামতের পূর্বে ইহুদদের অনুসরণ করে চলবে মানুষরা খুব বেশি, বর্তমানে তার নজির শুরু হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি। আর কিয়ামতের পূর্বে যে কি হবে আল্লাহ আলেম, এমন অবস্থানে মানুষ পৌঁছে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, এই দিন আশুরার দিন অর্থাৎ মুহররম মাসের 10 তারিখ ইহুদিরা এই দিনের সম্মান করে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লাইন বাকীতু ইলা কাবিলিন লাসুবান্নাত তাসা, যদি আগামী বছর বেঁচে থাকি তাহলে 9 তারিখ সিয়াম পালন করব। কয় তারিখ? আচ্ছা, আশুরা আশারা থেকে, আশারা কি? আর তিসআ থেকে, তিসআ কি? সবাই জানে মাশাআল্লাহ, অনুবাদ করতে হয় না। তিসআ মালুম, আশারা সবাই জানে, বাংলাদেশে কি গেলে কি বলবেন যদি যারা বুঝে না আরবি টারবি কি বলবে? যদি বলেন আপনি 9-10, বেশিরভাগ মানুষ বুঝবেন 9-10, ঠিক না? তিসআ আশারা, বর্তমানে তো সৌদি আরব আরব কান্ট্রি থেকে লোকজন আসছে, যারা এসেছে ওরা আর নয় যারা ওখানে বসে আছে ওরা তিসা আশারা বলতে পারবে নাকি? বেশিরভাগ মানুষ হয়তো যারা মাঝে পড়ে আশপাশে তবুও এখনো পর্যন্ত পারবে না, কিন্তু আপনারা এসেছেন, আল্লাহ শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমরা এখানে আসার পরে অনেক আরবি শব্দ আমরা শিখেছি কোরআনে করিম থেকে, মাঝে মধ্যে যদি একটা আয়াত পড়া হয়, হাদিস পড়া হয়, খতিব যদি মাঝে মধ্যে খতিব যদি খুতবা প্রদান করে, সব যদি নাও বুঝি তবুও কিছু না কিছু আমরা বুঝতে পারি, পারি কিনা? অনেকটা বুঝে আছে কিনা? বলে হ্যাঁ, আজকে কোন বিষয়ে আলোচনা? আজকে মনে হয় এই বিষয়ে আলোচনা করে। যদি বাংলাদেশ থাকতেন বুঝতেন? আবার বাংলাদেশে কি করে খতিব ওই আরবি ভাষায় খুতবা দেয়, সামনে মানুষ এমনি বসে আছে, ইত্তাকুল্লাহ ওই যে কোরআনের মতো পড়ে, দেখ খুতবাটা কিরকম পড়ে কোরআনের মতো, খুতবা কি কোরআনের মতো হয়? ভাষণ হবে ভাষণের মতো, আল্লাহর কালাম আল্লাহর কালাম, ও খুতবাটা যেটা আরবি ভাষায় কি লিখেছে আল্লাহ আলাম, তার হয়তো কোন গুরু লিখেছেন 100 বছর আগে, ওইটাই এখনো পড়ছে। ওই লোকটি হয়তো আগে 100 বছর পূর্বে একটা কথা বললাম, ব্রিটিশ সরকারের বিরুদ্ধে মুসলমানদেরকে নির্দেশ দিয়েছেন তোমরা এই সরকার জালিম সরকারের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ো, ব্রিটিশ সরকারের বিরুদ্ধে, এই জমানায় এইটাই পড়ছে, ওই ব্রিটিশ সরকারের বিরুদ্ধে এখন ওইটাই পড়ছে। সবাই বলি নাউজুবিল্লাহ, কি ব্যাপার, জানে না আরবি, বুঝে না। কিন্তু যদি আমরা আরবি বুঝতাম, সবাই যদি আরবি বুঝতো, এটা কি বাবা রে বাবা, 12 চন্দের 12 খুতবা, সব বস প্রতি সপ্তাহে একটা নিয়ে আসে। আচ্ছা যাই হোক, সে বিষয়ে আমি আর যাচ্ছি না, আমি বলছি لئن بقيت الى قابل لاصومن التاسع, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমি যদি আগামী বছর জীবিত থাকি তাহলে 9 তারিখ সিয়াম পালন করব। 9 তারিখ, এজন্য আলিমদের মত বিরোধ। তার মানে কি? কোন কোন আলিম বলেছেন তার অর্থ হচ্ছে আশুরা মানে যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগামী বছর জীবিত থাকেন তাহলে 10 তারিখ রোজা রাখবেন না, শুধু 9 তারিখ রাখবেন। কোন কোন আলিমের এই মত আছে, তবে বেশিরভাগ আহলুল ইলম বলেন তার মানে আশুরা এর সাথে আরেকদিন রাখবেন, 9 তারিখও রাখবেন, ইহুদদের বিরুদ্ধে চরণ করবে। তাই এটা এর উপরে আমরা আমল করি। কি করবেন? 9 তারিখ এবং 10 তারিখ সিয়াম পালন করবেন। আল্লাহ আমাদের তৌফিক দিন। তবে কেউ যদি না রাখতে পারে 9 তারিখ শুধু একটা রাখুক, একটা বাদ দিবে কেবল। আহলুল ইলম বলেন সাধারণত বিদ্যানীরা 9 তারিখ 10 তারিখ সিয়াম পালন করা উত্তম, আর যদি 9 তারিখ না রাখতে পারে তাহলে 10 তারিখ এবং 11 তারিখ রাখবে। তাই উত্তম হচ্ছে 9 তারিখ 10 তারিখ, দুইটাই উত্তম। বাকি কোন কোন আলেম বলেন বা অনেকেই বলেছেন একসাথে তিনটি রাখা নাকি বেশ উত্তম, এটা আমার কাছে বেশি স্পষ্ট না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জিনিসটি ভালো সেটাই আমাদেরকে বলে যাবেন, কি বলেন আপনারা? যদি তিনটা একসাথে রাখা যদি বেশ উত্তম হতো তাহলে অবশ্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত থাকতো। আরেকটা তাহলে যুক্তি দেখিয়ে লাভটা কি? হলে দশটা 10 তারিখ বা 9 তারিখ, আর না হয় অন্য যে মত পেশ করেছি ওইটা আল্লাহ আলম। তাহলে আমরা ইনশাআল্লাহ 9 তারিখ আর 10 তারিখ সিয়াম পালন করব। কিন্তু যদি কেউ 9 তারিখ না রাখে তাহলে ইহুদদের বিরুদ্ধে আচরণ করবে, ও কি করবে 10 তারিখ এবং 11 তারিখ রাখবে, এটি হচ্ছে সুন্নাহ। তবে যেসব উলামা বলেন তিন দিন রাখলে অসুবিধা না, রাখলে উত্তম, যদি কেউ তিনটা রাখে আমরা নাজায়েজ বলছি না, কিন্তু এটা উত্তম হবে না। কারণ উত্তম হবে সেটাই যে আমল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে প্রমাণিত। কথা বুঝলেন? তাই 9 তারিখ 10 তারিখ বা 10 তারিখ 11 তারিখ, আর না হয় কেউ রাখতে পারে না দুই দিন, একদিন রাখবে 10 তারিখ। এবারে এই বছর ক্যালেন্ডার অনুযায়ী আজকে হচ্ছে 4 তারিখ, তাই না? কিন্তু তারা বলছেন ঘোষণা নাকি এরকম এসছে 29 তারিখ যেহেতু চাঁদ দেখা যায়নি তাই শরীফ বিধান হলো 30 তারিখ পূর্ণ করা। অতএব 30 তারিখ পূর্ণ করলে হবে আজকে কয় তারিখ? 3 তারিখ। আর এই হিসাবে 9 তারিখ হবে বুধবার। 9 তারিখ কি হচ্ছে? বুধবার। আজকে হিসাব করুন তো দেখুন তো, 9 তারিখ বুধবার হচ্ছে। যদি 9 তারিখ বুধ হয় তাহলে 10 তারিখ হচ্ছে বৃহস্পতি। তাই আপনারা ভুল করবেন না, যাদেরকে আল্লাহ তৌফিক দেন বুধবার আর বৃহস্পতিবার সিয়াম পালন করার চেষ্টা করুন। আল্লাহ তুমি আমাদেরকে তোমার নবী সাল্লাল্লাহু আলাইহি সুন্নতের উপর আমল করার তৌফিক দান করো, বেদাত থেকে বাঁচার তৌফিক দান করো, হারাম কবিরা গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করো, সুন্নতের উপর আমল করার তৌফিক দান করো। আল্লাহ তুমি আমাদের সকলকে প্রকৃত আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত করো। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করো, আমাদের মা বাবাদেরকে মাফ করো, আমাদের আত্মীয় স্বজনকে মাফ করো, সমস্ত মুসলমানদের মাফ করো, জীবিত মৃত সকল মুসলমানকে তুমি মাফ করো। আল্লাহ তুমি আমাদেরকে হকের পথে থাকার তৌফিক দাও, সহজভাবে আমাদেরকে সহজভাবে বেশি বেশি করে হালাল কামাই করার তৌফিক দাও। আল্লাহ আমাদের জানে মালে বরকত দাও। আমাদের মধ্যে যেসব ত্রুটি দেখা দিয়েছে আল্লাহ ওইসব ত্রুটি তুমি দূর করে দাও, আমাদের জন্য তুমি রিজেক আমাদের জন্য প্রশস্ত করে দাও, তোমার গায়েব থেকে আমাদের সকলের জন্য রিজেক প্রশস্ত করে দাও। আল্লাহ বর্তমানে মানুষেরা যে জীবতে বিপদের সম্মুখীন হয়েছেন, আয় আল্লাহ এইসব বিপদ তুমি আমাদের থেকে দূর করে দাও, বাংলাদেশের মুসলমানদের উপর থেকে বিপদ দূর করে দাও, সিরিয়ার মুসলমানদের উপর থেকে বিপদ দূর করে দাও, মিশরের মুসলমানদের উপর থেকে বিপদ দূর করে দাও, সর্বত্র মুসলমান যে যেখানে বিপদ আক্রান্ত আছে আয় আল্লাহ মুসলমানের উপর তুমি রহম করো আর তাদের উপর থেকে তুমি বিপদ দূর করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম وتب علينا إنك أنت التواب الرحيم. اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداء الدين. اللهم من أراد الإسلام والمسلمين سوءا فأشغله بنفسه واجعل كيده في نحره واجعل تدبيره في تدميره. ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم. اللهم صل وسلم وبارك على نبينا محمد وعلى اله وصحبه اجمعين.